ভেবো না ভয় পেয়েছি জেনে শুনে প্রেম করেছি, হয়তো মরবো না আর আমি যে হো তুমি তো আমার হলে জানি যে ওদের ওই মন্দ মুখে পড়ুক না চাই লোকেরা করুক।